الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عظامها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم جابتي وحمد سنة আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 3 বছর 6 মাস 6 দিন কারাগারের জীবন্ত কবরস্থানে কাটিয়ে আপনাদের সঙ্গে সর্বপ্রথম মিলিত হতে পেরে আমি আল্লাহ পাকের শুকরিয়া জানাচ্ছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। 1978 সালের 20শে ফেব্রুয়ারি এই মসজিদের সর্বপ্রথম বাংলাদেশ আহলে যুব সংঘের শাখা গঠন করেছিলাম। দীর্ঘ পথ পরিক্রমে 30 বছর পরে সেইখানেই সেই মসজিদেই আবারও আল্লাহ পাক দাঁড়ানোর সুযোগ দান করেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। তবে সেদিন যারা সাথী ছিলেন আলহাজ ইউসুফ মতওয়ালি সাহেব আজকে আর নেই, এমনি করে আরো বহু বন্ধু বহু হিতাকাঙ্ক্ষী মুরব্বী এবং সাথী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। ব্যর্থতার বোঝা এবং সফলতার আনন্দ সবকিছুর অভিজ্ঞতা নিয়ে আজও আপনাদের সামনে এখনো বেঁচে আছি, এটা আল্লাহ পাকের জন্য শুকরিয়া। আগামী দিনে মৃত্যুর আগ পর্যন্ত যদি আল্লাহ পাক কিছু নেকি সঞ্চয়ের সুযোগ দান করেন সেটাই হবে আমার জন্য এবং আমাদের সকলের জন্য সবচেয়ে বড় পাওয়া। আয়ু বৃদ্ধি তখনই মানুষের জন্য উত্তম হয় যখন সেটা নেকি সঞ্চয়ের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আয়ু বৃদ্ধি মানুষের জন্য তখনই দুর্ভাগ্যের বিষয় হয় যখন সেটা নেকি উপার্জন না হয়ে প্রতি উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আপনারা দোয়া করবেন যেন আমাদের জীবনটা নেকি সঞ্চয়ের পথে সবসময় ধাবিত হয়, শয়তানের গ্রেফতারিতে যেন আমরা কখনোই বঞ্চিত না হই। আজ থেকে 100 বছর আগে 1905 সালে উপমহাদেশে আহলাদিস আন্দোলনের মহামহিরুহ শায়খুল কুনফিল কুল 100 বছরের আয়ু প্রাপ্ত ব্যক্তি আল্লামা সৈয়দ নজির হোসেন দেহলভি রহমাহুল্লাহ আহলাদিস আন্দোলনের কথিত অপরাধে তৎকালীন ব্রিটিশ সরকার রাওয়ালপিন্ডি জেলে এক বছর মিথ্যা মামলা দিয়ে অন্তরীণ রেখেছিলেন। আল্লাহ কবুল করেছেন বাংলার জমিনকে, দিল্লির ইতিহাস ঢাকায় ফিরে এসেছে। এখানেও আজকে আহলাদিস আন্দোলন করার অপরাধে বাংলার মাটি থেকে আল্লাহ আমাকে এবং আমার সাথী 40 জনকে কবুল করেছেন। সকলে বলুন আমিন। কি অপরাধ আমরা করেছিলাম? আহলাদিস আন্দোলন বাংলার মানুষের কাছে একটাই দাওয়াত নিয়ে এসেছিল, যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এই দাওয়াত নিঃসন্দেহে কোন অন্যায় দাওয়াত ছিল না, যে কোনো মুসলমানের অন্তরের অন্তঃস্থলে লালিত দাওয়াত। এটা কোরআন এবং সহি হাদিস কে বানিয়েছে? এটা কি কোনো মানুষের তৈরি? এটা কি কোনো পণ্ডিতের তৈরি? এটা কি কোনো দার্শনিকের তৈরি? এটা কি কোনো খানকার পীর সাহেবের তৈরি? এটা কি কোনো ইমাম সাহেবের দেওয়া কোনো ইজম বা স্কুল অব থট? না, এটা এসেছে লোহে মাহফুজ থেকে। তানজিলুম মিন হাকিমিন হামিদ, মহাদূরদর্শী মহাপ্রশংসিত মহান সত্তা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোরআন এবং তার কাছে তার নবীর কাছে প্রেরিত ওয়াহী হাদিস। এটা যদি আমরা প্রচার করতে না পারি, এদিকে যদি মানুষকে আহ্বান জানাতে না পারি, তাহলে দুনিয়াতে এই জীবনটা তো আমাদের বৃথা। আমাদের দায়িত্ব তো একটাই, আল্লাহ তো এজন্যই মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদতের পদ্ধতি কি, ইবাদতের বিধান কি, এগুলোর বিস্তারিত ব্যাখ্যাই তো এসেছে কোরআন এবং হাদিসে। আর কোরআন এবং হাদিসের দিকে মানুষকে আহ্বান করেই তো প্রকৃতি প্রত্যেক মুমিন বান্দার ধর্মীয় শুধু নয়, নৈতিক কর্তব্য। আমার প্রথম পরিচয়, আমি মানুষ, আল খালকু আয়ারুল্লাহ, পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ, আল্লাহ অত্যন্ত প্রিয় সৃষ্টি, যে সকলকে আমি ভালোবাসি। কোন মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ জিদ অহংকার আল্লাহ কখনোই সহ্য করেন না। দ্বিতীয় পরিচয়, আমি মুসলিম, আমার উন্নত মস্তক অবনত হয়েছে আমার মহাপ্রভু আল্লাহর কাছে, তাই আমি স্বাধীন। আল্লাহ ব্যতীত কারো কাছে মানুষের এই উন্নত মস্তক অবনত হবে না। এই স্বাধীন মানবাধিকার সত্তা নিয়ে মুসলমান দুনিয়ায় বেঁচে থাকে। আমার তৃতীয় পরিচয়, আমি শুধু মুসলিম নই, আমি কোরআন ও হাদিসের অনুসারী আহলুল হাদিস। আল্লাহ রসুলের পবিত্র জবান উচ্চারিত এই শব্দ, এই লকব আমরাই সব পৃথিবীতে ধারণ করে বেঁচে আছি। তিনি তো বলেছিলেন আমাদের যুবকদেরকে লক্ষ্য করে, আন্তুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বাদানা, হে তরুণরা, তোমরাই তো আমাদের পরবর্তী বংশধর এবং তোমরাই তো আমাদের পরবর্তী আহলুল হাদিস। এই ভাষাটা কার? আমার প্রিয় নবী, আপনার প্রিয় নবী, যার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, সে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই নাম আমি বলতে পারবো না, এই দাওয়াত আমি দিতে পারবো না, কি জন্য দুনিয়া আমি আসলাম? এই কথা বলতে গিয়ে আমার উস্তাদ সাইফুল কুল্লাল্লামা মিয়া নজির হোসেন দেহলভি যদি 100 বছর আগে জেল খাটতে পারেন, 100 বছর পরে আসাদুল্লাহ গালেব কেন জেল খাটতে পারবে না? প্রত্যেকটা কোরআন হাদিসের অনুসারী মুসলমানকে অবশ্যই জেল খাটানো হয়। জীবনের আরো কোন কষ্ট থাকলে তা বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। কোরআন হাদিসের বিরোধী মানুষ দীর্ঘকাল দুনিয়াতে ছিল, আজ আসে, আগামীতেও থাকবে। আবার কোরআন হাদিসের পক্ষের মানুষ দীর্ঘকাল ছিল, আজ আসে, আগামীতেও থাকবে। চিরদিন হক ও বাতিলের সংঘাত পৃথিবীতে আছে, চলবে। তার মধ্যে যারা শুধু হকের জন্য জীবন দেয় তাদের জীবনটা অত্যন্ত গ্রহণীয়, ঈর্ষণীয় এবং আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। আমরা চাই আমাদের বাকি জীবনটা সেরেফ কোরআন এবং হাদিসের দাওয়াতের জন্য যেন আল্লাহ পাক কবুল করে নেন। বন্ধুরা আমার, নবীগণ দুনিয়াতে কোন দাওয়াত নিয়ে এসেছিলেন তাদের ইতিহাস স্মরণ করুন। আর নবীদের যারা ওয়ারেস ওলামায় কেরাম, তারাও কিন্তু একই দাওয়াত নিয়ে দুনিয়াতে কাজ করে থাকেন। আর সেজন্য হকপন্থী ওলামায়ে কিরামের উপরে চিরদিন আজাব ও গজব নেমে এসেছে। এগুলো সেরে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। আমাদেরই এককালীন মহামনীষী ইমাম ইবনু তাইমিয়া, হাফেজ ইবনুল কাইয়িম, তাদের জীবনে কত কষ্ট হয়ে গেছে। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক ইবনু আনাস, ইমাম আহমদ ইবনু হাম্বল, তাদের জীবনী, এক একজনের জীবনীতে কয়েক ঘন্টা চলে যাবে। সর্বশেষ ইমাম আহমদ ইবনু হাম্বল 28 মার্চ জেল খেটে বের হন। তার কিছুদিন পরে যখন তার মৃত্যু হয়ে যায়, সমস্ত বাগদাদে কারফিউ দিয়ে দেওয়া হয়েছিল যেন তার জানাজায় অংশগ্রহণ করতে কেউ না পারে। সরকারি রোশনওয়ালে পড়ে 28 মার্চ তাকে জেল খাটতে হওয়া, সেই যুগের কারফিউ আর এই যুগের কারফিউ এক করে দেখলে চলবে না। এখন আমরা গাড়ি চড়ি, মাইক্রো চড়ি, সাইকেল চড়ি, হুন্ডা চড়ি, সে যুগে সেরে উট আর ঘোড়ার কারবার ছিল। সেই সমস্ত কারফিউ ভঙ্গ করে পায়ে হেঁটে তার জানাজাতে 8 লক্ষ মানুষের মহাসমাবেশ হয়েছিল। জানাজার বিশাল দৃশ্য দেখে 1,20,000 ইহুদি ওদের মুসলমান হয়ে গেছিল। তার মধ্যে 20,000 খালি মহিলা ছিল। তাদের একটাই বক্তব্য ছিল, যে মানুষটি জেল খাটল, যে মানুষটি আমাদের সামনে বক্তব্য রাখার সুযোগ পায়নি, কি ছিল তার মধ্যে? নিশ্চয়ই কোন সত্য তার মধ্যে লুকিয়ে ছিল, সেজন্য এই মানুষটির উপরে সরকার খেপে গেছে। আমরা জানি না, বুঝি না, ওই ইমামের অনুসরণ আমরা করব, জীবন দিতে হলো, আমরা মুসলমান হয়ে গেলাম, এটা কি সোজাগত মনে করেন নাকি? ইবনু তাইমিয়াকে 8 মাস জেল, 8 বার জেল খাটানো হলো, 8 বার, একবার দুবার না, 8ম বারের বার তার জীবন চলে গেছে কারাগারের মধ্যেই। হাফেজ ইবনু কাইয়িম পাশের সেলে রয়েছেন, অনুরোধ করলেন, আমাকে আমার উস্তাদের মৃত্যু মুখটা দেখতে দাও, যদি জানাজার সুযোগ না দেওয়ার তো মৃত্যু মুখটা দেখতে দাও। সেইটুকু সুযোগও তাকে দেওয়া হয় নাই। আপনার জেলখানার খবর অনেকে জানেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় না, ইচ্ছা করলেই দৌড়ানো যায় না। ঢাকা কারাগারে আমি ছিলাম 1 মাস 4 দিন, 100 বিঘের বিশাল কারাগার, কেউ কাউকে জানতে পারেনি। হাফেজ ইবনু কাইয়িম ইচ্ছা করে জেল গ্রহণ করেছিলেন উস্তাদের সেবা করার জন্য, সে সুযোগ তাকে দেওয়া হয়নি। যারা আলেম তারা জানেন হাফেজ ইবনু কাইয়িম কে, ইবনু তাইমিয়া কে, তাদের কেতাব না পড়লে কোন আলেম হওয়ার যোগ্যতা কারো হয় না। 300-এর অধিক কেতাব লিখছেন ইমাম ইবনে তাইমিয়া। স্পেনের মনীষী ইমাম ইবনে হাজম আন্দালুসি আহলে হাদিস আন্দোলন করা অপরাধে তার জেলখানায় ফেলে তার সমস্ত কেতাবগুলো তার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ইবনে হাজম আন্দালুসি জ্বলন্ত কেতাবের বিশাল স্তূপে দিয়ে তাকে দুঃখ করে বলতেন, হে সরকার, তুমি আমার কিতাবগুলো পড়িয়েছ, আমার হৃদয়ের গভীরে লুকাতে ইমানকে, এলেমকে পুড়াইতে পারবে না। সুবহানাল্লাহ, তাদের একটা উক্তি মানুষের আমাদের জন্য অনুপ্রেরণা উৎস। ইমাম ইবনু তাইমিয়ার হাত থেকে যখন কলম কিনে নেওয়া হলো, জেলখানাতেও তিনি লিখতেন, অবশেষে ওই বাবুরচিখানার বাবুরচিরা তার ভক্ত যারা ছিল তারা কয়লা সরবরাহ করতে লাগলো, ইমাম আপনি কয়লা নেন। উনি কয়লা দিয়ে জেলখানার দেয়ালের গায়ে লিখতে শুরু করলেন। এটুকু বরদাস্ত হয়নি, গোপন রিপোর্ট চলে গেল সরকারের কাছে, অবশেষে সবই বন্ধ করে দেওয়া হলো। নিয়ে তার ছোট ভাইকে নিয়ে বললেন, কি করবো আমরা এখন, কোরআন তোলা শুরু করলেন। দুজনে হাফেজে কোরআন ছিলেন, কোরআন শেষ করে সুরে কামারের 27 নম্বর আয়াতে আসতে আসতে তার জীবন ভাবে নিভে গেল, যা কারাগারের সেলের মধ্যে কোরআন পড়তে তো জীবন পূর্বে নিভে গেল। কি অপরাধ তার ছিল? এগুলো তো আমাদের মুসলমানদের জীবনে এগুলো ঘটে গেছে, আমরা তো নবীদের জীবনে যাই নাই। একটা মূল লক্ষ্য আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ইসলামী দাওয়াতের মূল লক্ষ্যই হল আখেরাত, আর অন্যান্য দাওয়াতের মূল লক্ষ্য হচ্ছে দুনিয়া। দুনিয়ায় কেমন করে ভালো থাকবো, দুনিয়ায় কেমন করে সুন্দরভাবে বসবাস করব, সচ্ছল জীবন আসবে, এটাই হচ্ছে দুনিয়াবি সকল আন্দোলনের মূল লক্ষ্য। আর ইসলামী দাওয়াতের মূল লক্ষ্যই হচ্ছে মানুষকে আখেরাতমুখী করা। আখেরাতকে সামনে দেখা যায় না, সমস্যা হচ্ছে এখানে, আখেরাতকে সে বিশ্বাস করতে হয়, চোখে দেখা যায় না। কিন্তু আখেরাতকে আমি প্রমাণ করে দিই ছোট ছোট কয়েকটা উদাহরণকে আপনি বুঝতে পারবেন। চোখে যখন ছানি পড়ে, চোখ থাকতেও কি কিছু দেখা যায়? কঠিন ছানি পড়লে দেখা যায় না। যখন ছানিটা আপনি অপারেশন করেন তখন কি দেখা যাবে না? দেখা যাবে। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার চোখের উপর থেকে দুনিয়ার পর্দাটা সরে যায়, আখেরাতে পর্দা উন্মোচিত হয়ে যায়। সুবহানাল্লাহ, পরিষ্কার করে দেখতে পায়। সূরা কাফ পড়ুন, আল্লাহ বলছেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশফনা আনকা গিতাআকা ফাবসারুকা ইয়াউমা হাদীদ। হে মানুষ, ইতিপূর্বে তুমি ছিলে গাফলাতের মধ্যে, আখেরাত সম্পর্কে তুমি গাফলাতের মধ্যে ছিলে। ফাকাশফনা আনকা গিতাআকা, তোমার চোখের পর্দা আমি এখন উঠিয়ে উল্টে দিয়েছি, উন্মোচিত করে দিয়েছি। ফাবসারুকা ইয়াউমা হাদীদ, তোমার চোখ এখন তীক্ষ্ণ হয়েছে। মানুষ মৃত্যুবরণ করে তার কেয়ামত শুরু হয়ে যায়, সে সব দেখতে পায়। সামনে ওই জাহান্নাম, ওই জান্নাত, এই দৃশ্য সব চাক্ষুষ দেখতে পায়। দুনিয়াতে যখন আপনি সানি থাকতেও দেখতে পাচ্ছেন না, সানি অপরের কেউ দেখতে পান, তো আপনি মৃত্যুর পরে কেন দেখতে পাবেন না? আপনাকে বিশ্বাস করানোর জন্য আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় কি মেরাজে নিয়ে যাওয়া হয়নি? তিনি মেয়েরাজে গিয়ে সব দেখে আসেননি? তো তিনি চাক্ষুষ দেখে এসে সবই আমাদেরকে বললেন, এরপরে কি আমরা অবিশ্বাস করবো? এই আখেরাতে কিভাবে আমি ভালো থাকবো? এইটার জন্যই কিন্তু দুনিয়াতে ইসলাম এসেছে, এই পথ বাতলানোর জন্য। বন্ধুরা আমার, পৃথিবীতে যারা জালেম, তাদের শক্তি বেশি, তাদের লোক বল বেশি, জনবল বেশি, অস্ত্র বল বেশি, তারা জুলুম করে যাচ্ছে, মৃত্যুবরণ করছে, অথচ সমস্ত মিডিয়া তাদের প্রশংসা করছে, আর মজলুম অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, তার বিরুদ্ধে মিডিয়াতে নানা রকম কুৎসা অপবাদ রটানো হচ্ছে, অথচ সেও মারা যাচ্ছে, জালেমও মারা যাচ্ছে, মজলুমও মারা যাচ্ছে। তাহলে আপনি বলুন, জালেমের কি তাহলে কোন প্রতিফল দেওয়ার কোন স্থান নাই? মজলুম তার পুরস্কার পাওয়ার কি কোনো স্থান নাই? এইখানে গিয়ে বিভিন্ন মনীষী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন কথা বলেছে। প্রাচীন যুগের মনীষী অ্যারিস্টটল, প্লেটো, প্যাথাগোরাস, কোপারনিকাস, তারা যে বক্তব্য দিয়ে গেছেন যে মানুষের এই আত্মা মৃত্যুর পরে পরমাত্মার সঙ্গে মিশে যাবে, এর বেশি তারা বলতে পারেননি। এটাকে বলে প্লাটোনিজম। হিন্দু সভ্যতা বলল যে না, মানুষ দুনিয়াতে যত অন্যায় করেছে, মৃত্যুর পরে তার শাস্তি স্বরূপ জন্মান্তর গ্রহণ করবে, যাকে আরবিতে বলে তানাসুফ। কেউ বানর হয়ে জন্মগ্রহণ করবে পুনরায়, কেউ শুকর হয়ে জন্মগ্রহণ করবে। এইভাবে বারবার জন্মগ্রহণ, জন্ম মৃত্যু হতে হতে একসময় তার পাপ খলন হয়ে যাবে, ভগবান তাকে হয়তো তখন ক্ষমা করতে পারে। বৌদ্ধ মতবাদ এসে দুনিয়াকে জানিয়ে দিল যে দুনিয়াটা হলো খালি কষ্টের জায়গা, এই কষ্ট থেকে মুক্তি লাভের জন্য মৃত্যু আসবে চূড়ান্ত নির্বাণ হিসাবে। তাই বৌদ্ধরা সবসময় গবেষণায় থাকেন, তারা ধ্যানমগ্ন থাকেন চূড়ান্ত নির্বাণ লাভের জন্য। কিন্তু না, নবীগণ এসে বললেন তোমাদের এসব থিওরি সব বাতিল, তোমার এই জীবনের পরে আরেকটি মহা জীবন অপেক্ষা করছে, যে জীবন কোন শেষ নাই, সে অনন্ত জীবনে তুমি পুরস্কার পাবে অথবা শাস্তি পাবে, তোমার সারা জীবনের কর্মের ফল তুমি সেখানে পাবে। অতএব হে জালেম, তুমি জুলুম করেই ক্ষান্ত হও না। তোমার এই জুলুমের প্রতিকার করার ক্ষমতা দুনিয়াতে মজলুমদের ছিল না, কিন্তু আল্লাহ পাকের হাতে ক্ষমতা আছে, তোমার জুলুমের প্রতিশোধ তিনি সেদিন গ্রহণ করবেন জাহান্নামে নিক্ষেপ করে। হে মজলুম, তুমি দুর্বল, তুমি গরিব, তোমার সাথে কেউ ছিল না, দুনিয়ার কেউ তোমাকে সমর্থন করে নাই, কিন্তু তুমি দুঃখিত হও না, তুমি চিন্তান্বিত হও না, তোমার মৃত্যুর পরে অনন্ত জীবন অপেক্ষা করছে, জান্নাতুল ফেরদাউস তোমার জন্য অপেক্ষা করছে। এই যে সুসংবাদ শুনলেন কারা? নবীগণ। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত প্রত্যেক নবী মানুষকে এই সুসংবাদ শুনিয়েছেন, আর এই জন্য দলে দলে মুক্তি পাগল মজলুম জনতা সবসময় নবীদের সাথী হয়েছেন। যখনই নবীদের সঙ্গে তারা লোক দেখেছেন, তখনই জালেমরা সক্রিয় হয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছেন। আল্লাহ পাক যখন মূসা এবং হারুন, হারুন দুই ভাইকে প্রথমে মূসাকে নির্দেশ দিলেন, যাও তুমি ফেরাউনের কাছে, তাকে যে দাওয়াত দাও। মূসা ভীত হয়ে বললেন, হে আল্লাহ, আমি যে ফেরাউনের কাছে যাব, ও তোমাকে মারবে, সে তো কঠিন অত্যাচারী মানুষ। এরপরও আমি তোতলা মানুষ, কথা ভালো বলতে পারি না, তুমি আমাকে আমার ভাই হারুনকে আমার সাথী করে দাও। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার ভাই হারুনকেও নবী করে দিলাম, দুই ভাই মিলে যাও ফেরাউনকে দাওয়াত দাও। তবে কুলা লাহু কৌলান লাইয়িনা, নরম ভাষায় তার সাথে কথা বলো, ভয় পেও না, ইন্নি আসমা ওয়া আরা, তোমরা যা বলবে আমি নিজে আল্লাহ তা শুনব, তোমরা যা করবে আমি আল্লাহ তা দেখব, আমি তোমার সাথে আছি হে মুসা, ভয় পেও না, এগিয়ে যাও। মুসা গেলেন ফেরাউনের কাছে, তবুও মুসার ভয় কাটে না। আল্লাহ বলেন ভয়ের কারণ নেই, তোমাকে আমি দুটা মুজিজা দিলাম, একটা লাঠি, একটা বগলে হাত দিয়ে হাত বের করলে সার্চ লাইটের মতো ফোকাস বের হবে, এই দুটা নিয়ে তুমি চলে যাও, ফেরাউন তোমাকে সরাসরি অত্যাচার করতে পারবে না। ২০ বছর ধরে মুসার নবুয়ত চলল, কিন্তু মুসার অনুসারী বনু ইসরাইলের উপরে অত্যাচার কমল না। কি অত্যাচার ছিল? বনু ইসরাইলের কোন মহিলার গর্ভে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত জবাই করতে হবে, তবে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাকে মারা হবে না, কারণ মেয়েরা আমাদের দাসী বৃত্তি করবে, আর ছেলেরা জন্মগ্রহণ করলে দুদিন পরে যুবক হবে, মুসার দলে লোক বাড়বে, ওরা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তাই ছেলে রাখা হবে না, মেয়ে হোক যত হোক। এটাই ছিল মুসার অনুসারীদের উপরে ফেরাউনি মাশাল্ল। চিন্তা করুন, কোন মা বাপ তার জীবন্ত সন্তানকে জবাই করার দৃশ্যকে দেখতে পারে? একদিন তারা গিয়ে বললো হে মুসা, তুমি নবী হওয়ার আগেও যে জুলুম ছিল, তখন ছিল মুসা তাতে জন্মগ্রহণ করতে না পারে, আল্লাহর সঙ্গে পাল্লা করে কি মানুষ পারবে? মুসাকে মুসার জন্মকে ঠেকানোর জন্যই ফেরাউন যে নির্দেশ দান করেছিলেন, আল্লাহ পাকের কি কুদরত, সেই মুসাকে আল্লাহ ফেরাউনের হাত দিয়েই মানুষ করে দিলেন। ফেরাউনের ঘরেই মুসা মানুষ হলো, 30 বছর থাকলো, অথচ মুসাকে কিছুই সে করতে পারেনি। এরপরও এই একই আইন চালু ছিল, এই জন্য যে মুসার অনুসারী দল এত বেড়ে যাচ্ছিল, পুরুষ লোক হলে তবেই তো দল হবে, তো ছেলেদের জবাই করা হয় তার তো পুরুষ লোক হবে না, এই অর্ডারটা কিন্তু অব্যাহত থাকলো। দ্বিতীয় হুকুম দিয়েছিল ফেরাউন যে মুসা লোকেরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ সব ভেঙে দাও, যা তোর জমা হতে না পারে এক জায়গায়। আল্লাহ হুকুম দিলেন তোমরা প্রত্যেকে নিজ নিজ ঘরকে মসজিদ বানাও, ঘরেই তোমরা সালাত আদায় করো এক একই। এতেও ফেরাউনের রাগ কমে নাই। অবশেষে 20 বছর পরে একদিন সবাই জমা হয়ে বলল হে মুসা, তুমি নবী হওয়ার আগেও আমরা নির্যাতিত ছিলাম, তুমি নবী হওয়ার পরেও আমরা নির্যাতিত আছি, আমাদের নির্যাতন কি শেষ হবে না? কমের এই কাতর আবেদন মুসা বল দাসটাতে পারলেন না, অন্তরটা ভেঙে গেল। তিনি আল্লাহর কাছে দোয়া করার জন্য সবাইকে বললেন হে আমার ভাইয়েরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আমার তো কোনো ক্ষমতা নাই, ফেরাউনের বিশাল লোক লস্কর, 6.5-6.7 লক্ষ সেনাবাহিনী তার, আর সবাই অত্যন্ত নিষ্ঠুর, মানুষ হত্যা করে তাদের হাত লাল হয়ে গেছে, আমি দুর্বল একজন উপদেশ দাতা মাত্র, আমি তো কোনো ক্ষমতা রাখি না, আমি কি করব? তবে এসো মহা ক্ষমতাশীল মহা সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা সকলে মিলে প্রার্থনা করি। সেই প্রার্থনার ভাষা আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেছিলেন, তাই কোরআনের মধ্যেই সেই প্রার্থনার ভাষাটা এসে গেছে। আমিও সেই প্রার্থনা আজকে আসছে নয়, জেলখানা ঢোকার শুরু থেকে এই প্রার্থনা করেছি, আল্লাহ পাক হয়তোবা কবুল করেছিলেন, আপনারা পরিণাম দেখতেও পেয়েছেন। কি ছিল সে প্রার্থনা? হে আমার কম সকলেই বলো, সেদিন তিনি বলেছিলেন মুসা কি, আল্লাহে তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন ওয়া নাজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, আল্লাহে তাওয়াক্কালনা, আমরা ভরসা করলাম আল্লাহর উপরে, হে আল্লাহ আমাদেরকে তুমি জালেমদের ফিতনায় ফেলো না, এবং আমাদেরকে তুমি কাফেরদের হাত থেকে নাজাত দাও। এই দোয়া কবুল হয়ে গেল আল্লাহ পাকের দরবারে। কয়েকদিন পরে শুভে সাদেকের আগে হুকুম এলো, হে মুসা তুমি তোমার লোকজন নিয়ে বেরিয়ে চলে যাও। কেন বেরোতে হবে, কোনো নির্দেশ নেই, শুধু বেরিয়ে যাও, মুসা সবাইকে বলে দিলেন ফজরের আগে 6,500 বনী ইসরায়েল তার সাথে চলল নিরুদ্দেশ যাত্রা পথে, সামনে গিয়ে বিশাল সাগর, সর্বনাশ, যাব কোথায়? পিছনে তাকিয়ে দেখল 7,500 সৈন্য নিয়ে, দুর্ধর্ষ সেনাবাহিনী নিয়ে ফেরাউন নিজেই আসছেন, একদিকে পিছনে ফেরাউন, সামনে সাগর, যাব কোথায়? মানুষ কেঁদে উঠল, হে মুসা কি হবে আমাদের উপায়? ওই বিপদ মুহূর্ত মুসা বললেন, মোটেই ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সঙ্গে সঙ্গে হুকুম এলো, এটাও কিন্তু মুসার জন্য পরীক্ষা যে মুসা এই সময় কি করে দেখা যায়। মুসা মোটেই ভয় করেন না, খালি বললেন তোমরা ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহর হুকুম হয়ে গেল, মুসা হাতের লাঠিটা সাগরের বুকে ফেলে দাও, ফেলে দিলেন, আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে সাগর দু ভাগ হয়ে গেল। পরবর্তী ইতিহাস আপনারা জানেন, নবী মুসা তার 6,500 সাথীকে সাথে নিয়ে সাগর পার হয়ে চলে গেলেন। পিছন থেকে শত্রু ফিরাউন এবং তার 7,500 সেনাবাহিনী, প্রধানমন্ত্রী হামান সহ ওই সাগরের বুকে ঢুকে পড়ল। তাদের উদ্দেশ্য মুসাকে ধরে মারা, কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল ফিরাউনকেই মারা। আল্লাহ কি ফিরাউনকে মারে নাই? শুধু মারলেন না, ফিরাউন যখন ডুবছে তখন হাত চুকের বলছে, আলিয়াও আমন্ত বেরব্বে মুসা ওয়া হারুন, আমি মুসা হারুনের রবের উপরে, বনু ইসরায়েলের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলছেন, আল আন, এখন মরার সময়, এতদিন ছিলে কোথায়? আল্লাহ বললেন, ঠিক আছে, আল্লাহ মানুনা টিকা বিবাদানিকা, তোমার দেহটাকে আমি ধ্বংস করবো না, ওটাকে বাঁচিয়ে রাখবো। রুহ থাকবে না, দেহ থাকবে, পৃথিবীর মানুষ দেখবে যে আল্লাহর বিরুদ্ধে জালেমদের দৃষ্টান্ত কেমন হয়েছে, তোমরা দেখো। গত 100 বছর আগে 1908 সালে ফিরাউনের দেহটা পাওয়া গেছে, পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে সেই রেমেসিস দি সেকেন্ড, ফিরাউনের একটা লকব, তার আসল নাম ছিল রেমেসিস দি সেকেন্ড। তার লাশ অক্ষত অবস্থায় এখন পর্যন্ত মিশরের পিরামিডে আছে। কেন আছে? মানুষকে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে আল্লাহর সঙ্গে যারা পাল্লা করে এবং আল্লাহর নেককার বান্দাদের সঙ্গে উপরে যারা জুলুম করে, আল্লাহ পাক তাদেরকে বরদাস্ত করেন না। তবে হ্যাঁ, আল্লাহ তাদের হেদায়েতের সুযোগ দিয়ে থাকেন, যেমন ফিরাউনকে আল্লাহ পাক 20 বছর সুযোগ দিয়েছিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গ্রেফতার করেন না কাউকে, সুযোগ দেন যে ওরা হেদায়েত পাক। আল্লাহর ভাষায় বলি, আল্লাহ বলেন, আমি মানুষকে বললাম যে ইকান্ন মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি মানুষকে দুনিয়া ছোট ছোট আযাব দিয়ে পরীক্ষা করাই, মজা চাখাই, যাতে ওরা আমার দিকে ফিরে আসে। কিন্তু আমরা তো মাশাআল্লাহ, আযাব আসলেও মনে করি এমনি এসেছে, সিডর এমনি এসেছে, ঘূর্ণিঝড় এমনি এসেছে, অটোমেটিক এগুলো এসেই থাকে, তাই এসেছে। এগুলো না, আল্লাহর হুকুম ছাড়া আসতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া বাতাস প্রবাহিত হয় না, আল্লাহর হুকুম ছাড়া সূর্য উদিত হয় না, আল্লাহর হুকুম ছাড়া রাতের আকাশে নক্ষত্র আসে না, আল্লাহর হুকুম ছাড়া পৃথিবী বেঁচে নাই। এই বিশ্বাস যারা করে, তার এটা বিশ্বাস কেমন করে করে যে বাংলাদেশের সিডরের আঘাত এসেছে অটোমেটিক্যালি? তারা এ কথা কি করে বলে যে বাংলাদেশ এই সাইড দিয়ে ঘুরে গিয়ে বার্মায় যে আঘাত করবে ওটা অটোমেটিক্যালি হয়েছে? যেদিন সিডর আসবে, রেডিও টিভিতে শোনা গেল জেলখানায়, বগুড়া জেলখানায় সেদিন সুপারকে দিয়ে আমি স্লিপ লিখে দিলাম এবং সবাইকে বলে দিলাম, প্রতি ছেলে ছেলে তোমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহ যেন এই গজব বাংলাদেশের উপরে না দেন। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ এই গজবকে আমাদের হাত থেকে সরিয়ে নাও, আমাদের উপরে দিও না। সম্ভবত বগুড়া জেলখানাতে এই প্রাণখোলা দোয়াটা হয়েছে, হতে পারে সে দোয়ার আল্লাহ কবুল করেও থাকতে পারেন, যার জন্য বাংলাদেশে এক প্রান্ত দিয়ে চলে গেছে, পুরো বাংলাদেশ ধ্বংসের কথা ছিল। বাংলাদেশের নেতৃবৃন্দ যদি আল্লাহ পাকের কাছে এমনি করে কাতর প্রার্থনা করতেন, যদি আমাদের নেতৃবৃন্দ সত্যিকার অর্থে ঈমান ও তাকওয়াশীল হতেন, যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। হে ঈমানদারগণ, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে, ইন তাত্তাকুল্লাহ, তাহলে আমি কি করতাম, এই যে আল্লাহ কুম ফুরকানা, আমি তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিতাম। ওই গফর আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিতাম। ওই আফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করতাম। আল্লাহু যুল ফাযলিল আযীম, আল্লাহ হচ্ছেন মহা পুরস্কার দাতা। শর্ত একটাই তাকওয়া। আর তাকওয়ার জন্য সিয়াম এসেছে, সিয়ামের মাস তাকওয়ার অর্জনের মাস। বিরত থাকুন আল্লাহ বিরোধী যাবতীয় আমল থেকে নিজেকে বিরত রাখার নামটাই হচ্ছে তাকওয়া। মদিনা মসজিদের খতিব উবাই ইবনে কাআবকে খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করছেন, হে উবাই বলো তো তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাআব বলতে, হে উমর আপনি কি কখনো কাটা বিছানো রাস্তা দিয়ে চলেছেন? হ্যাঁ চলেছি। কিভাবে চলেছেন? হিসাব করে চলেছি যেন পায়ের তলে কাটা না বিঁধে। উবাই ইবনে কাআব বললেন, ফাযালিকা হুয়া তাকওয়া, এটাকেই বলে তাকওয়া। যখন এই ব্যবসা করবেন যদি আপনার মনে আল্লাহর ভয় আসে, এই ব্যবসায় অন্যায় করছি, মজুদদারি করছি, অন্যায় করছি, ভেজাল মিশাচ্ছি, অন্যায় করছি, আল্লাহ দেখছেন, সরকার দেখতে পাবে না, পুলিশ দেখতে পাবে না, আল্লাহ তো দেখছেন, অথবা আমি এটা করবো না, এটাই হলো তাকওয়া। যে এটা যদি আমি আপনি প্রত্যেকে করি তাহলে বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে, এই কথাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে বলে। অন্য তো কিছুই আমরা বলি না। আমরা সবাইকে বলি আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, কোরআন এবং হাদিস মেনে চলুন, ইহকাল এবং পরকালে আপনি কৃতকার্য হন, মৃত্যুর পরেই সেই অবিনশ্বর জগতে আপনি জান্নাতের অধিকারী হন। এই কথা বলা কি কোনো অপরাধ? আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনে হকের সত্যিকারের অনুসারে হওয়ার তৌফিক দান করুন, কোরআন এবং সেই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين مبلس نسل واجعلنا منهم آمين واخذل من خذل دين مبلس نسل لا تجعلنا منهم آمين آمين جي أشستو أفضل مدوانا كي أشستو آتين জেলখানা থেকে বেরিয়ে এখনো স্বাভাবিক অবস্থায় আসতে পারি নাই, এখনো খানা পিনার পরিবেশ কোনোটার সঙ্গে মানিয়ে নিতে পারছি না। আপনারাও খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করেন। রসুলের ভাষায় দোয়া করি, যে ভাষায় আল্লাহ নবী দোয়া করতেন সে ভাষায় আমিও দোয়া করছি, আপনারাও আমার সঙ্গে আমিন বলবেন। আজিবিল বাস রব্বান্নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক شفاء لا يغادر سقما قر آمين لا باس طهور إن شاء الله آمين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته